نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال تعالى كل نفس ذائقة الموت ثم توفون أجوركم يوم القيامة كل نفس ذائقة الموت وإنما يتوفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله مولانا العظيم محترم دوستو بزرگ اور بھائیو ہمارا دنیا کے تمام انسانوں کا مسئلہ دنیا کا مسئلہ نہیں ہے اصل مسئلہ تو آخرت کا ہے دنیا کی زندگی وقتی ہے ایک دن ختم ہو جائے گی لیکن موت کے بعد کی زندگی ابدی زندگی ہے جو کبھی ختم نہیں ہوگی جہاں کی کامیابی اصل کامیابی ہے اور جہاں کی ناکامی اصل ناکامی ہے نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد مہمان بولتےছেন যে আমাদের এবং পুরো মানব জাতির আসল সমস্যা দুনিয়ার সমস্যা না আসল মাত্রা দুনিয়ার মাত্রা না আমাদের এবং পুরো মানব জাতির আসল সমস্যা হচ্ছে আখিরাতের সমস্যা দুনিয়ার জিন্দেগি তো একদিন শেষই হয়ে যাবে একদিন খতম হয়ে যাবে কিন্তু আখিরাতের জিন্দেগি কখনো খতম হবে না আখিরাতের কামিয়াবি আসল কামিয়াবি আখিরাতের সফলতা আসল সফলতা এবং আখিরাতে যে বিফল হয়ে গেল সে আসল বিফল হয়ে আর আসল জিন্দেগি আখিরাত কি হ্যায় اور حقیقی زندگی آخرت کی ہے اور دنیا کی زندگی اس کے تابع ہے جس کی آخرت کی زندگی بنے گی اللہ اس کی دنیا کی زندگی کو بھی خوشحال بنا دے گا اور جس کی آخرت کی زندگی نہیں بنے گی اس کی دنیا کی زندگی بھی نہیں بنے گی بودھسن جی بھائی اصل زندگی تو آخرت زندگی حقیقی زندگی جتا اصل زندگی اٹا آخرت زندگی انہیں بودھسن جی যে আখেরাতে কামিয়াব হইব আখেরাতের জিন্দগি যার বন্ধ কামিয়াব হইব সফল কাম হইব আখেরাতের জিন্দগিকে যে বানাইব তো আল্লাহ জাল্লা শানহু তার দুনিয়ার জিন্দগিও খুশহাল করে দিবেন উত্তম বানাই দিবেন আর যার আখেরাতের জিন্দগি নষ্ট হয়ে গেল তার দুনিয়ার জিন্দগিও নষ্ট হয়ে যাবে। দুনিয়া কি জিন্দগি আজকে ইনসানো নে ধোকা খায়া হ্যাঁ আঁখো দেখি কি বুনিয়াদ পর দুনিয়া কি চিজে দুনিয়া কাজ মাল দুনিয়া কি রাত আরাম কে নকশে জিতনে আমারে হাতো মে আয়েঙ্গে হম ইত্যে কামিয়াব হোগে আর আমার জিন্দি দুনিয়া কি জিন্দি খুশহাল হাজি ইনসানো কাজ আপনা ধোকা হিসক কুরআন পাক মাল্লা সাফ সাফ বতা রে অমল হয়াত দুনিয়া ইল্লা মতাউল গুরুর এ দুনিয়া কি জিন্দগি কি সাজো সামান আর দুনিয়া কি জাহির নকশে আর জাহির নকশো মে যো কুছ তুমে নজর আ রা হে তো এক ধোকা ধোকা ইসে জিন্দগি কে বননে কা কোই তাল্লুক নেই হ্যায় বলতেছেন যে আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার জিন্দগিকে আসল জিন্দগি মনে করতেছে এবং চোখের দেখা দুনিয়ার সম্পদ দুনিয়ার মাল দৌলতকে আসল মনে করে এবং এইগুলির ব্যাপারে এই ধারণা করতেছে যদি নাকি আমার হাতে মাল সম্পদ চলে আসে তবে আমি দুনিয়াতে কামিয়াব হব সফল কাম হব। মেরে মোহতারম বলতেছেন যে আসল কাম আর আসল সফলতা দুনিয়ার মাল দৌলত ধন সম্পদের মাধ্যমে মানুষের অর্জন হবে না, মানুষের আসল আসল কামিয়াবি আর সফলতা অর্জন হবে মেরে মোহতারম যে আখেরাতে কামিয়াব হইও। বলতেছেন যে আজকে দুনিয়ার মানুষ ধোকা খাইতেছে যেটাকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ ফরমাইছেন যে আজকে দুনিয়ার মানুষ ধোকা খাইতেছে দুনিয়ার জিনিসকে দেখে দুনিয়ার ধন সম্পদকে দেখে দুনিয়ার মাল দৌলতকে দেখে এবং মনে করতেছে এইগুলি হাতে আসলে সে কামিয়াব হবে। আসলে এইগুলি সব ধোকার সামান, এইগুলি দিয়ে কোনো মানুষ কামিয়াবি আর সফলতা লাভ করতে পারে না। দুনিয়া কি জিন্দগি কো আল্লাহ নে লাহু লাইফ করা দিয়া হ্যায়, ইয়ে তো লাহু লাইফ হ্যায়। আপনে দুনিয়া মে দেখা হোগা কি বচ্চে জো হ্যায় ইয়ে দুনিয়া মে খেলতে হ্যায় আর খেলনে কে লিয়ে দুনিয়া মে আম তৌর পর ইয়ে ঘরো কে সামনে জো মেরে ভাইও রেতি ওগারা আর ধুল ওগারা মেরে দোস্ত হোতি হ্যায় উসে জমা করতে হ্যায় আর জমা করনে কে বাদ উসকো এক ঘর বানাতে হ্যায় আর ঘর বানানে কে বাদ কুছ চুলা বানাকর খানা ওগারা ভি পকাতে হ্যায় কোই বাপ কোই আম্মা বন জাতি হ্যায় কোই বাপ বন জাতা হ্যায় কোই ভাই বন জাতে হ্যায় এক এসা এক খেল কা এক তমাশা হোতা হ্যায় থোড়ি দের কে লিয়ে। ইয়ে কব তক কে লিয়ে হ্যায় জব আসলি ভুখ না আয়ে, যা ভুখ লগি ওয়াহ ইয়ে তম তমাম খেল কুদ ছোড়কর মেরে দোস্তো ঘর যাকর খানে কে লিয়ে চলে যাতে হ্যায়। ইয়ে দুনিয়া কি জিন্দগি কা হাল ইয়ে হ্যায়, ইয়ে এক খেল কুদ দুনিয়া মে এক মেদো লাহ লাইফ কি জিন্দগি ইনসান আপনি গুজার রাহা হ্যায়। হাকীকি ইয়ে দুনিয়া কি ভুখ হাকীকি ভুখ নেই হ্যায়, হাকীকি ভুখ মৌত কে বাদ আয়েগি আর দুনিয়া কি প্যাস হাকীকি প্যাস নেই হ্যায়, হাকীকি প্যাস মৌত কে বাদ আয়েগি। দুনিয়া কি ইজ্জত হাকীকি ইজ্জত নেই হ্যায়, ও মৌত কে বাদ ইনসান কো মিলেগি। দুনিয়া কি জিল্লত হাকীকি জিল্লত নেই হ্যায়, মৌত কে বাদ জিল্লত আয়েগি জিসকো আদমি সোচ নেই সকতা। মৌত কে বাদ এ তমাম হালাত ইনসান কে সামনে আনে ওয়ালে হ্যায় আর ইন হালাত ইন হালাত কে বান ইন হালাত কি তৈয়ারি আর ইন হালাত কি মে দোস্তো ইন হালাত কে বানানে কে লিয়ে ইনসান কো ইস দুনিয়া কি জিন্দগি দি গই হ্যায় আর ইস জিন্দগি মে আল্লাহ তাআলা শানহু নে আম্বিয়া আলাইহিমুস সালাম কো ভেজ কর ইনসান কি রহবরি কি হ্যায় কি আখিরত কি আবাদি জিন্দগি কে বন্দে কা তাআল্লুক আর আখিরত কি আবাদি প্যাস আর ভুখ কা ইন্তিজাম আর আখিরত কি জিল্লত সে মে দোস্তো আপনে আপকো বচানে কা রাস্তা ওই যে দুনিয়া কি মাল ও মতা আর দুনিয়া কা মুলক ও মাল আর পয়সা আর কৌড়ি আর ঠিকরে আর দুনিয়া কে বংলি আর মকানাত ইয়ে নেই হ্যায়, বলকে ওয়াহা কি আখিরত কি আবাদি জিন্দগি কে বন্দে কা তাআল্লুক ইনসান কে দিল মে ঈমান আর ইসকি জিন্দগি মে আমাল সালেহা ইয়ে দো চিজে ইসকি জিন্দগি মে ইসে মেহনত করকে লানা হোগা। আগর ইসনে আপনি জিন্দগি মে ঈমান কো বানায়া আর আপনি আমাল কো সহি কর লিয়া আর আল্লাহ কি আল্লাহ কে নবিয়ো কি রহবরি কে মুতাবিক আপনি জিন্দগি কে নিজাম কো বানায়া তো ইয়ে ইনসান আখিরত কি আবাদি জিন্দগি মে ভি কামিয়াব হোগা আর আখিরত কি আবাদি জিন্দগি কে মাসাইল উসকে হক উসকে হল হো জায়েঙ্গে। হামেশা কি ভুখ, হামেশা কি প্যাস, হামেশা কি জিল্লত, হামেশা কি মে দোস্ত পরেশানিয়ো কা ইলাজ ইসকা ভি ইসকা হল ভি ইসি মে হ্যায়। আল্লাহ ইসকো হল করকে হামেশা কি রাহত ও আরাম আর ইজ্জত কি জিন্দগি ইনসান কো দেগা। اور اگر انسان نے اس کو نہیں بنایا تو پھر یہ آخرت کی ابدی زندگی میں بھوک اور پیاس اور ذلت اور میں دوستو مصیبت کا ایسا شکار ہوگا کہ کبھی اس سے اسے نجات نہیں ملے گی اور ہمیشہ کی مصیبت کا شکار وہ محدود رہے گا. اس لیے میرے بھائیوں جب آخرت کی بھوک اور پیاس اور آخرت کی محدود ان تمام چیزوں کا علاج اللہ نے اس دین میں رکھا ہے تو دنیا کی وقتی بھوک اور پیاس اور دنیا کی وقتی حالات کا انتظام بھی اللہ نے اسی میں رکھا ہے. دنیا کی وقتی زندگی کے مسائل کا حل بھی اللہ نے ایمان اور اعمال صالحہ میں رکھا ہے, اپنے دین میں رکھا ہے. یہ دین زندگیوں میں آئے گا, اللہ اپنی قدرت سے دنیا کی زندگی کے حالات محسوس کرے گا اور موت کی ابدی زندگی میں ہمیشہ ہمیشہ کامیابی عطا فرما دے گا. مدثر جی بھائی, دنیا اور زندگی کے اللہ جل شانہ واہب و غائب ایبن خلا دھلار زندگی بولتن. مدثر جی, دنیا اور زندگی خلا دھلار زندگی جار کنو حقیقت نائی, جار کنو بستبتا نائی. বলতেছেন যে যার কোন হাকিকত নাই, যেমন বাচ্চারা খেলাধুলা করে, ছোট বাচ্চারা, তিনি বলতেছেন যে বাচ্চারা খেলাধুলা করে, ঘরের সামনে যে বালি আছে, মাটি আছে, এইগুলি দিয়ে তারা খেলাধুলা করে, ঘর বানায়, তার মধ্যে পাকানোর জন্য চুলা বানায় এবং জিনিস দিয়ে কোনোটাকে খানা, কোনোটাকে তরকারি, এইভাবে কেহ মা হয়, কেহ বাপ হয়, এরকম তারা খেলাধুলা করে. কত সময় পর্যন্ত তারা খেলাধুলা করে? যতক্ষণ পর্যন্ত তাদের ভোক না লাগে. যখন ভোক লাগে যায় তখন আর এইগুলি তারা রাখে না এবং এইগুলি দিয়ে তাদের ভোক দূর হয় না. তারা দৌড়ে আম্মার কাছে চলে যায়, ঘরে চলে যায় এবং মনে করে এইগুলি আমাদের খেলাধুলা, আসল খানা তো আম্মা পাকাইছেন, আসল খানা তো ঘরে পাকানো হয়েছে. তিনি বলতেছেন যে তদ্রূপেই দুনিয়ার জিন্দগি, দুনিয়ার সব জিনিসই অস্থায়ী, এইগুলির কোনো অস্তিত্ব, এইগুলির কোনো আসল না, এইগুলির কোনো হাকিকত নাই. বলতেছেন যে দুনিয়ার ভোগ এটা আসল ভোগ না, দুনিয়ার পিপাসা আসল পিপাসা না, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না, দুনিয়ার জিল্লত আসল জিল্লত না. তিনি বলতেছেন যে আসল ইজ্জত হয়েছে আখেরাতের ইজ্জত, আসল জিল্লত হয়েছে আখেরাতের জিল্লত, আসল ভোগ হয়েছে যেটা মৃত্যুর পরে ভোগ লাগবে, আসল পিপাসা হয়েছে যেটা মৃত্যুর পরে পিপাসা লাগবে. তিনি বলতেছেন যে ওই আখেরাতের তৈরির জন্য, ওই আখেরাতের এই সব অবস্থাগুলির সমাধানের জন্য, এইগুলির হকের জন্য আল্লাহ জাল্লা শানহু প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জিন্দগি দান করছেন. এই দুনিয়ার জিন্দগি দিয়ে আখেরাতের এই সমস্যাগুলির সমাধান করতে হবে, আখেরাতের এই পিপাসা, আখেরাতের এই ভোগ এবং আখেরাতের এই দীর্ঘতি, আখেরাতের সমস্ত অবস্থাগুলির সমাধান, যেই সমাধান দুনিয়ার থেকে তৈরি করে নিতে হবে. তিনি বলতেছেন যে যখন এই জন্য আল্লাহ জাল্লা শানহু যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষকে এই কথার রাহবরি করছেন, এই কথার দিকে ডাকছেন যে হে লোক সকল, তোমরা যে দুনিয়ার জিন্দগি দেখতেছ এটা আসল জিন্দগি না, তোমাদের আসল জিন্দগি হয়েছে আখেরাতের জিন্দগি. ওই আসল জিন্দগির মধ্যে তোমাদের যে অবস্থাগুলি আসবে, ভোকের অবস্থা আসবে, পিপাসার অবস্থা আসবে, ইজ্জত আর জিল্লতের অবস্থা আসবে, জিল্লতের অবস্থা আসবে, এই সব অবস্থাগুলির সমাধানের জন্য দুনিয়াতেই মেহনত করে এখান থেকে সামান তৈরি করে নিতে হবে. ওই সামান হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য ইমান আর আমাল সালিহা. প্রত্যেকটা মানুষ মেহনত করে যখন তার দিকে ইমানকে হাসিল করবে এবং তার জিন্দগি আমাল সালিহার উপর উঠাইবে, তো আল্লাহ জাল্লা শানহু আখেরাতের সমস্ত মাসাইলগুলিকে, সমস্ত সমস্যাগুলিকে সমাধান করে দিবেন, ইজ্জত জিল্লতকে ইজ্জতের দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন, ভোগকে আল্লাহ জাল্লা শানহু ভোগের সমস্ত সামান, ভোগ দূর করার ইজ্জতের সাথে সমস্ত সামান আল্লাহ জাল্লা শানহু ইন্তজাম করে রাখছেন. এই সব অবস্থাগুলি মেরে মোহতারাম সমাধানের জন্য প্রত্যেকটা মানুষের তৈরির জিন্দগি হয়েছে দুনিয়ার জিন্দগি এবং তার তৈরির সামান হয়েছে ইমান আর আমাল. যখন প্রত্যেকটা ব্যক্তি মেহনত করি সে ইমানকে হাসিল করবে, আমালে সালিহাকে হাসিল করবে, জিন্দগি নবীদের রাহবরীর উপরে, নবীরা যেই দিকে মানুষকে ডাকছেন, যেই ইমান আর আমালের দিকে মানুষকে ডাকছেন, যে দিনের দিকে মানুষকে ডাকছেন, মানুষ যখন মেহনত করে ওই দিনের উপরে আসবে, ওই ইমানকে হাসিল করবে, ওই নাকা আমালকে হাসিল করবে, তো আল্লাহ জাল্লা শানহু তার আখিরাতের জিন্দগিও বানাই দেবেন এবং দুনিয়ার জিন্দগি, ক্ষণিক জিন্দগি, অল্প জিন্দগি, যে জিন্দগির শুরু আছে, শেষ আছে, এবং যে জিন্দগি একদিন শেষ হয়ে যাবে, আল্লাহ জাল্লা শানহু এই দুনিয়ার জিন্দগির অবস্থাগুলিও সমাধান করে দেবেন। বলতেছেন যে ওই দিনের কারণে, যে দিনের দ্বারা আখিরাতের এত কঠিন সমস্যার সমাধান হবে, যখন মানুষ মেহনত করে ওই দিনকে হাসিল করবে, তো আল্লাহ জাল্লা শানহু তার দুনিয়ার জিন্দগিও বানাই দেবেন, দুনিয়ার অবস্থাগুলিও সমাধান করে দেবেন, দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দগি দান করবেন, সফলতার জিন্দগি দান করবেন এবং আফিয়াতের জিন্দগি দান করবেন, এবং আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার জিন্দগিও বানাই দেবেন, আখিরাতের জিন্দগিও বানাই দেবেন। ভাই দোস্ত, আপ হজরাত সে হামারি গুজারিশ হ্যায় জব আল্লাহ নে ইজতেমা মে পৌঁছায়া হ্যায় ওর যাহাঁ আপকো আল্লাহ নে বৈঠনে কি তৌফিক দি হ্যায় তো খানে কে বারে মে আল্লাহ কে লিয়ে এক আধা ঘন্টা, ডেড় ঘন্টা মেরে দোস্ত দের কর দে করকে খা ভুখ বরদাশত করোগে, আপনি হাজতো কো জরুরতো কো দবাওগে, আল্লাহ ইস পর আপকো বহুত কুছ দেগা। জো আল্লাহ কে লিয়ে ভুখ বরদাশত করেগা, আল্লাহ আখিরাত কি ভুখ সে উসকি হিফাজত করেগা। ইসলিয়ে মেরে ভাইও, ইয়ে জো লোক মেরে দোস্তো ইলাকো সে জিম্মেদার আয়ে হ্যায়, জো আপনি সাথিও কো উঠা উঠা কে লেকে যা রহে হ্যায় খানে কে লিয়ে, আল্লাহ কে লিয়ে তুমি কহ রহে হ্যায় কি আপনি মজমে কো জমা উঠাও মত, আর ইনে থোড়া মুজাহিদে পর মেদো সামাদা করো, আর ভুখ কি হালত মে আল্লাহ কে দিন কি বাত শুনোগে তো ইয়ে বাত ভি আল্লাহ দিল মে উতারেগা, اور اس مجاہدے پر آخر کی بھوک سے خدا بچائے گا۔ لہذا تمام بھائیوں سے ہماری گزارش ہے، ہم دیکھ رہے ہیں ایک ایک کو اشارہ کر کے اٹھا کے جماعتوں کو لے کے جا رہے ہیں کھانے کے لیے، یہ بہت نامناسب حرکت ہے اور بہت نامناسب بات ہے۔ بیان کے وقت میں اس کے جانا، بیان کے وقت میں دسترخوان بچھا کے کھانا کھانا، یہ اللہ کی بات کی قدر نہیں ہے، ناقدری ہے۔ تھوڑی دیر کے لیے بھوک برداشت کرو گے، اس پر اللہ کیا دے گا اس کو سوچو۔ دنیا کے لیے بھوکے رہتے ہیں، اللہ کے دین کے لیے تھوڑا بھوکے رہو، اور اللہ کے لیے دیر برداشت کر کے اللہ کی بات کو عظمت سے سنو، تاکہ اللہ تعالیٰ ہم سب کو ہدایت سے فرما دے۔ بولتے ہیں جی بھائی، ہمارا تو بہت بڑا پرانے کے استعمال میدان آتے، ایک ہے اللہ ہمارے کے نہیں آتے، یہ اللہ پاکر بہت بڑا احسان، اللہ پاکر بہت بڑا دایا۔ আমরা যখন এখানে আসি পড়ছি, মেহরবানি করে আমরা সব ভাই এক একটা আমলের এহতেমাম করি, এই যে বয়ান করছি বয়ানের এহতেমাম করি। বলতেছেন যে ভাই, খাওয়া দাওয়ার জন্য তো হয়তো আমাদের খাওয়া দাওয়া একটু পরে হইতে পারে, কিন্তু এই আমলটা তো আমরা আটপিস করতে পারি না, আমাদের খাওয়া দাওয়াকে একটু আটপিস করি। দুনিয়ার জন্য যদি, দুনিয়ার জন্য মানুষ ভোগ বরদাস্ত করে, তিনি বলতেছেন যে ভাই আমি যদি দিনের জন্য একটু ভোগ বরদাস্ত করি, আধা ঘন্টা এক ঘন্টা পরে আমল শেষ হইলে তারপরে খাওয়া দাওয়ার ইন্তজাম করে খাওয়া দাওয়া আমরা খাই, একটু যে ভোগ বরদাস্ত করব দুনিয়াতে দিনের জন্য। বলতেছেন যে ভাই, আমলের জন্য, এই দিনের কথা শোনার জন্য আল্লাহ জাল্লা শানহু আখেরাতের এই কঠিন ভোগকে দূর করে দিবেন। এই জন্য বলতেছেন যে সব ভাই একটু মেহরবানি করে আমরা নিজেরাও বসি, অন্য ভাইদেরকেও বসাই দিই, এবং এলাকার পুরান সাথে যারা আছে তারা মেহরবানি করে এনাদেরকে বসাই দিই, মেহরবানি করে ওনাদেরকে খোশামত করি। তিনি বলতেছেন যে ভাই, আমি দেখতেছি অনেকে ইশারা করে খাওয়া দাওয়ার জন্য উঠাই নিতেছে, এটা বহুত বড় কঠিন কথা। বলতেছেন যে আল্লাহ পাকের নিয়ামতের নাকদরি হবে, আল্লাহ জাল্লা শানহু মেহরবানি করছেন আমরা এখানে আসছি, এই জন্য মেহরবানি করে সব ভাই আমরা আমলের এহতেমাম করে কোনো ভাই উঠব না। দুনিয়ার জন্য তো আমরা বহু কষ্ট করি, এখানে দিনের জন্য একটু কষ্ট করব, মুজাহাদা করব, ভাইদেরকে মুজাহাদার উপরে উঠাই, দিনের জন্য একটু কষ্ট হবে, দিনের জন্য একটু ভোগ বরদাস্ত করলাম, এই ভাই একটু বসাই, ও ভাই একটু বসাই, ভাই ওই ভাইদেরকে একটু বসাই, ভাই একটু বসাই। তো বলতেছেন যে ভাই, একটু কোরবানি করে, মুজাহাদা করে, দিনের জন্য কোরবানি করে, তো আল্লাহ জাল্লা শানহু আখেরাতের ভোগকে দূর করে দিবেন, এবং আখেরাতে কি পরিমাণ এর বদলা দিবেন আমরা কল্পনাও করতে পারবো না, এবং এই মুজাহাদার উপরে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হেদায়েত দিবেন। ভাই আমরা সবাই হেদায়েতের মুখাপেকি, এই জন্য যারা হাঁটতেছে ওনাদেরকে হাত পাও ধরে একটু বসাই দিই, একটু খোশামত করে বসাই দি, ভাই সব ভাইকে বসাই দিই, একটু খোশামত করি, আশেপাশের ভাইরা হাত পাও ধরে ওনাদেরকে একটু বসাই দিই। ইখতিয়ারি ভুখ বরদাশত করোগে না তো আল্লাহ তাআলা ইস্তিরারি ভুখ সে হিফাজত করেন। বলতেছেন যে ভাই, আমরা ইচ্ছা করি যদি নাকি একটু ভোগকে বরদাস্ত করি, এখন তো ইচ্ছা করি ভোগ বরদাস্ত করার সুযোগ আছে, আমরা যদি দুনিয়ার এই ভোগকে একটু বরদাস্ত করি ইচ্ছা করি, তো আল্লাহ জাল্লা শানহু আখিরাতের ভোগকে দূর করে দিবেন, যেখানে আমাদের আর কোনো সুযোগ থাকবে না, কিন্তু আল্লাহ মেহরবানি করে আখিরাতের ভোগকে দূর করে দিবেন। দুনিয়া মে ভি ইস্তিরারি ভোগ সে খুদাই বাদ করেগা, এবং দুনিয়াতেও অনিচ্ছাকৃত যেটা আমাদের অনিচ্ছায় ভোগ হয়, ভোগ আসে, ভোগের অবস্থা সৃষ্টি হয়, আল্লাহ এই অবস্থাকেও দূর করে দিবে। আল্লাহ তাআলা তো দুনিয়া মে এসে হালাত লাতা হ্যায় কি আদমি কে পাস সব কুছ হোনে কে বাদ ভি ভুকা রহনা পড়তা উসে। বলতেছেন যে দুনিয়ার মধ্যে তো অনেক সময় এরকম এরকম অবস্থা আসে যে মানুষের নিকটে সব কিছু থাকা সত্ত্বেও সে ভুকা থাকতে হয়, করার কিছু থাকে না। ইসলিয়ে মেরে ভাইও ইখতিয়ারি আল্লাহ কে দিয়ে তকলিফোঁ কো ঝেলনে কি আদত ডালো তাকে আচানক কি হালাত কি তকলিফোঁ সে খুদা হামারি হিফাজত ফরমা দে। এই জন্য বলতেছেন যে ভাই ইচ্ছাকৃত ভাবে দিনের জন্য এই সমস্ত অবস্থাগুলিকে বরদাস্ত করার অভ্যাস করি, ইচ্ছা করি যে এখন একটু ভোগ লাগছে, তারপরেও ইচ্ছা করি আমরা দেরি করলাম, আমলটা শেষ হওয়া পর্যন্ত দেরি করলাম। তিনি বলতেছেন যে ভাই ইচ্ছাকৃত ভাবে দিনের জন্য ভোগ বরদাস্ত করা, হালাতকে বরদাস্ত করা, বিভিন্ন অবস্থাগুলিকে বরদাস্ত করা, এর উপরে আল্লাহ জাল্লা শানহু অনিচ্ছা যে হালাতগুলি আসবে যেগুলির মধ্যে মানুষের কোনো হাত থাকবে না, ওই সমস্ত অবস্থা থেকে আল্লাহ হেফাজত করবেন। এক জুমা কে দিন এক দুপুরে কে খানে মে থোড়ি দের করি পড়তে এক ওক্ত কে খানে কো আগে পিছে করনা পড়তা হ্যায় আভি তক হমনে উসকো আপনি তবিয়ত নেই লিয়া, ইতনে সালোঁ সে ইজতেমা হো রাহা হ্যায় কি আপনা খানা পকা কে খানে কা মকসদ ক্যা হ্যায়, তাকে আদমি আমাল সে গায়েব না রহ সকে, আমাল মে আপনে আপ কো শরীক করকে আপনে খানে কা নিজম বনা কে খায়, ইসকে লিয়ে মে দোস্ত আপনা খানা পকানে কি বাত কি জা রহি হ্যায়, ये नहीं कि अपना खाना पकाने के बाद जब खाना तैयार हो जब जाओ खाना खाने चले जाओ या अंदर बिठा के खाना खा लो, ये मुनासिब चीज नहीं है। তিনি বলতেছেন যে ভাই আসলে এত বছর ইস্তেমা হইতেছে, আমাদের অভ্যাস হওয়া দরকার, আমাদের এই অবস্থাগুলিকে আমরা আমাদেরকে একটু কন্ট্রোল করা দরকার, যে আমরা একটু খাওয়া দাওয়াকে আটপিস করি। তিনি বলতেছেন যে আমলটা আগে পুরা করেনি, এখনই তো এই তো এখনই ইনশাআল্লাহ আমলটা পুরা হবে, তারপরে আমরা খাওয়া দাওয়ার ইন্তজাম করতে পারবো, খাওয়া দাওয়া খাইতে পারবো। তিনি বলতেছেন যে ভাই খাওয়া দাওয়া কেন, খাওয়া দাওয়া তো এই জন্য যাতে আমরা আমলগুলি সুন্দরভাবে আদায় করতে পারি, খাওয়া দাওয়া খাই আমরা আমলেরই এহতেমাম হইল না, আমলই পুরা করতে পারলাম না, তাহলে এই খাওয়া দাওয়া আমাদের কেমন হইল। এই জন্য বলতেছেন যে ভাই মেহরবানি করে সব ভাই আশেপাশের ভাইয়েরাও ওনাদেরকে মহাব্বতের সাথে বসাই দিই, যাতে সব ভাই আমলটা পুরা করে নি, তারপরে ইনশাআল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আল্লাহ কে দিন কে তকাজে পর আপনি জরুরতো কো আগে পিছে করনা ইসি কা নাম তো মুজাহাদা হ্যায়। আল্লাহ দিনের জন্য নিজের জরুরত কে আটপিস করা, নিজের জরুরত কে সময় কম মতো আদায় করতে না পারা, একটু আটপিস করা, এটাকেই তো মুজাহাদা বলা হয়। ইসি মুজাহাদে পর আল্লাহ হিদায়ত দেতে হ্যায়, এই মুজাহাদার উপরেই তো আল্লাহ হিদায়ত দিবেন। শয়তান আমারে সাথে খেলতা হ্যায়, বলতেছেন যে শয়তান আমাদের তার সাথে খেলাধুলা করতে, মুজাহাদে সে আমি দূর কর দেতা হ্যায় আপনি মর্জি পে চলা কর ও তমাম ইতনি ইতনি কুরবানি দে কর পৌঁছনে কে বাদ মে দোস্ত হম মুজাহাদে সে ভাগ রহে। বলতেছেন যে সাধারণ সাধারণ জিনিসে শয়তান আমাদেরকে উঠাই নিয়া বলতেছেন যে আমাদের সাথে খেলাধুলা করতেছে, কত কুরবানি করে এখানে আসছি, একটু নিজেকে সবরের সাথে বসায় না রাখলে বলতেছেন যে মন মতো চলবে, তাহলে এত বড় কোরবানি করে এত কষ্ট করে এখানে আসার দ্বারা যে ফায়দা আমরা হাসিল করতাম অতটুকু তো হবে না আমাদের। জো ভাই যাতা ও আপনার নুকসান কর রহা হ্যায়, আপ তমাম বেঠে উনে প্যার মোহাম্মত সে বিঠা দিয়া করেন, উনকো নুকসান সে বচায়ে, যারা যাইতেছে ওনারা তো নিজের ক্ষতি করতেছে। এই জন্য বলতেছেন যে আশেপাশের ভাইয়েরা মোহাম্মতের সাথে খোশামত করে ওই সমস্ত ভাইদেরকে একটু বসাই দে। তো মেরে ভাই মেরে আজিজ ও দোস্ত বুজুর্গো, আসল বুনিয়াদি বাত ইয়ে হ্যায় কি দুনিয়া কি জিন্দগি কে বননে কা তাআল্লুক ভি আল্লাহ নে দীন সেই রাখা হ্যায়। হ্যাঁ ইয়ে বাত খুব ইয়াদ রাখেন, দীন কে বগৈর জিন্দগি নহীন বনেগি। আজ পুরি দুনিয়া মে আপ দেখিয়ে দুনিয়া কে জো মুলক বহুত তরক্কি যাফতা কহে যা রহে হ্যায় আর জিনকে পাস দুনিয়া কা মটেরিয়াল খানা পিনা আর রাহত ও আরাম কে নকশে খুব হ্যায়, উনকো কোন সা চ্যান সুকুন হ্যায়, উনসে কোন কোন সি রাহত হ্যায়, ও ভি পরেশানিয়ো মে মুসিবতো মে, মালদার ভি পরেশান হ্যায়, গরিব ভি পরেশান হ্যায়, তো পরেশান হোনে কি ওজে ক্যা হ্যায়, দুনিয়া না হোনা ইয়া হোনা নেই হ্যায়, দুনিয়া ইসকে পাস ফির ভি পরেশান হ্যায়, ইসকি ওজে ইসকি ওজে ইয়ে নেই হ্যায় কি মে দোস্তো ইয়ে মাল নেই হ্যায় ইসসে পরেশান হ্যায়, বলকি ইয়ে সব কে সব হালাত মে কিউ হ্যায়, نبیوں کی راہ سے ہٹ کر یہ سب کے سب زندگیاں گزار رہے ہیں جس کی بنیاد پر اللہ نے ان کی آخرت کے بگڑنے کے ساتھ ان کی دنیا بھی خدا بگاڑ رہا ہے بودھسن جی بھائی دنیا سمسیا گل سمادھان ہوا یہ دنیا سمپدر ساتھ تر کون سمپرک نئی ایک مات سمپرک ہوتے دینر ساتھ دین زندگی تے آسبے اللہ دنیا بنائے دیبین آخرت بنائے دیبین তিনি বলতেছেন যে ভাই আজকে আমরা একটু চিন্তা করি দুনিয়ার অনেক দেশ যে সমস্ত দেশে তাদের দুনিয়ার সম্পদের কোনো অভাব নাই দুনিয়ার মাল দৌলতের কোনো অভাব নাই দুনিয়ার জিনিস তাদের অঢেল রয়ে গেছে তাদের হাতে কিন্তু তারা পেরেশানিতে ভুগতেছে তারা অস্থিরতায় ভুগতেছে তিনি বলতেছেন যে ভাই তাদের এই পেরেশানি কেন এই জন্য না তাদের হাতে সম্পদ নাই তাদের হাতে মাল দৌলত নাই তাদের হাতে জিনিস নাই যেহেতু আল্লাহ দুনিয়ার অবস্থার সমাধান এবং দুনিয়ার জিন্দগি বনার একমাত্র তরিকা একমাত্র রাস্তা তিনি বলতেছেন যে দিনকে রাখছেন এই জন্য দুনিয়ার যারাই সম্পদের সাথে আছে কিন্তু পেরেশানিতে আছে এই জন্য তারা নবীদের যে রাস্তা ওই রাস্তা থেকে সরে গেছে ওই রাস্তা থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ তাদের আখেরাত নষ্ট করতেছেন এবং সাথে সাথে দুনিয়ার জিন্দগিও পেরেশানিতে জিন্দগি লাগাই দিচ্ছেন دیکھو بھائی یہ مجمع میں بہت سے بھائی فوٹو لے رہے ہیں اچھی چیز نہیں ہے قیامت میں بڑا عذاب ہوگا کتابوں میں آتا ہے جو لوگ جاندار کا فوٹو لیتے ہیں یا بناتے ہیں قیامت کے دن اللہ تعالیٰ ان سے کہے گا اس میں جان ڈالو اور یہ جان نہیں ڈال سکیں گے یہ مصیبت کے شکار ہو جائیں گے لہذا یہ جو میرے دوستو اپنے موبائل میں اور اپنے بیٹوں پر اپنے پاس جو کچھ ہے تمہارے پاس اس سے جو آپ تصویریں کھینچ رہے ہیں یہ مناسب نہیں کر رہے اپنی آخر برباد نہیں کرو اجتماع میں آئے ہو آخر بنانے کے لیے آئے ہو اپنی آخر برباد کر نہیں آئے ہم لہذا اللہ کے لیے اپنی خواہشات کو چھوڑو یہ تمام جی کی چاہتیں چھوڑ کر میرے دوست اپنے آپ کو عظمت کے ساتھ بات سنو بھائی اور کہ ہمرا فوٹو اٹھائی جیسے تینی بولتے سن جی بھائی یہ بہت بڑا خراب کتھا اور بہت بڑا کٹھن جنس حدیث پاکر مدد بڑا کٹھن کتھا آسے یہ قیامت دن اللہ جل شانہ وہ سمست مانوش در کے যারা কোন জানদারের পটু উঠাইছে এবং তার জানদারের পটু বানাইছে তাদেরকে বলা হবে তোমরা এই এই পটুগুলির মধ্যে জান দিয়ে দাও তো বলতেছেন যে ভাই তারা তো জান দিতে পারবে না কঠিন অবস্থার শিকার হবে এজন্য মেহরবানি করে আমরা ইস্তেমায় আসছি জিন্দগি বানাইতে আখেরাত বানাইতে আখেরাতকে নষ্ট না করি পটু না উঠাই এই জন্য নিজেরা ইস্তেগফার করি বলতেছেন যে ভাই আমরা কেহ এরকম কোন কাজ না করি اور اگر کوئی کرے تو اس کا پڑوسی سے روک دے اور اس کو لے کے پھینک دے بولتے ہیں جی جدی کہ وہ اٹھائے ہمارے آسے پاس سے تب تک نہیں آنی اور یہ نشٹ کر دے اور یہ رکھتے نہ دے کوئی بات ہے بولتے ہیں جی یہ کیمن کتھا ہو یہ خطے وار جماعت کی فکر کرنے کی چیزیں تمام باتیں مجمے کو بٹھانا مجمے کو جمانا اور میرے دوست تمام چیزیں تو بے احتیاطی کی ہو رہی ہیں اس کے اس کو اسے میرے دوست روکنا یہ سب خطے وار جماعت کا کام ہے বলতেছেন যে খেত্তার সাথীদের কামই তো এইগুলি সাথীদেরকে বসানো সাথীদেরকে জমানো এবং সাথীদেরকে খোশামত করে আমলে জোড়ানো এবং যে সমস্ত মুনাসেব না এমন কাজ হইতেছে এইগুলির থেকেও সাথীদেরকে ফেরানো এবং এইগুলির খুব খেয়াল রাখে যাতে এরকম কোনো কাজ না হয় যেগুলি শরীয়ত বিরোধী এইগুলির মধ্যে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই বরবাদ হবে আর তশকীর কে ওয়াক্তে তশকীর করনা তশকীর তো তবি হোগি না জব মজমা আল্লাহ কি বাত কো আজমত সে ধ্যান সে جم کر سنے گا اس پر اللہ تعالیٰ دل میں ڈالے گا تشکیل ہوگی بہت سن جی بھائی تشکیل سمے تو ہم تشکیل کرو ساتھی دل کے تیار کرو تو ساتھی تیار تخنی ہو ساتھی دل دل تیار تخنی ہو جہاں ساتھی عظمت ساتھ دین کتھا ایمان کتھا سنبے تخن تر دل تیار ہو یہ آگے تھے تعدے کے عمل مدد بسانو اور عمل مدد جمانو یہ ہمیں خوب فکر کری میرے عزیزوں میرے بھائیوں دنیا کے انسانوں کے مسائل کا حل ان دنیا کی چیزوں کو جمع کرنا اور بنانا اور مٹیریل کو محنت کرنا نہیں ہے دنیا کے تمام انسان چاہے کوئی بھی ہو چاند پر پہنچ رہا ہو چاہے سمندر کی تہ میں جا رہا ہو اور چاہے ٹیکنالوجی کی انتہا تک پہنچ گیا ہو خدا کی قسم زندگی اس وقت تک نہیں بن سکتی جب تک انسان کی زندگی میں اللہ کا دین نہ لایا جائے اور اللہ کے دین کو زندگی میں میرے دوستو اپنی زندگی میں عملی طور پر داخل نہ کیا جائے وہاں تک دنیا کے انسانوں کے مسائل نہ یہ دنیا کے وقت কি মসাইল হল হোক না আখিরাত কি আমাদের জিন্দগি কি বনেগি। বলতেছেন যে ভাই মানুষের দুনিয়ার জিন্দগি এবং আখিরাতের জিন্দগি বনার জন্য, সমস্যা সমাধানের জন্য, দুনিয়ার কোন জিনিসের সাথে তার কোন সম্পর্ক নাই। তিনি বলতেছেন যে ভাই যতই ধন সম্পদের মালিক হোক না কেন, যতই উন্নতি করুক না কেন, এমনকি উন্নতি করতে করতে সে চাঁদের দেশে পৌঁছে গেছে, উন্নতি করতে করতে একবারে সাগরের তলদেশে পৌঁছে গেছে, উন্নতি করতে করতে বিভিন্ন লাইনে, বলতেছেন যে টেকনোলজির লাইনে তারা একবারে উন্নতি করতে করতে একবারে শিখরে পৌঁছে গেছে, এই সমস্ত জিনিসের দ্বারা তার কোন না দুনিয়ার জিন্দগি, দুনিয়ার জিন্দগি বনবে, দুনিয়ার সমস্যার সমাধান হবে না আখেরাতের সমস্যার সমাধান হবে। দুনিয়া এবং আখেরাতের সমস্যার সমাধানের জন্য, জিন্দগি বানানোর জন্য একমাত্র আল্লাহ জানহু দিন দান করছেন। দিন মানুষের জিন্দগিতে আসবে তো আল্লাহ তার দুনিয়ার জিন্দগিও বানাই দিবেন এবং তার আখেরাতের জিন্দগিও বানাই দিবেন। মেরে দিল মেরে ভাইও, আপ হম দেখেন কি আজ ইনসানকে পাশ ই তমাম তরক্কিয়াত কি জিতনি চিজে হ্যাঁ, দুনিয়া কবি দুনিয়া মে ইনসানকে পাশ ইতনি তরক্কি ও রাহত আরাম কে নকশে নেই থে, লেকিন আজ কা ইনসান জিতনা দুনিয়া মে পরেশান হ্যায়, ইসসে পহলে কবি ইতনা পরেশান নেই থা। দুনিয়া মে জিতনি মেরে দোস্তো জাহিরি মাদি চিজে জাদা সে জাদা বন রহি হ্যায়, ইতনা ইনসান পরেশানি কা শিকার হোতা জা রাহা হ্যায়। দুনিয়া কে হর ইনসান চাহে ইউরোপ যাও, আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, আর চাহে আরব মে যাও, আর আমারাত মে যাও, আর দুনিয়া কে মুলকো মে যাও, যাহা ভি যাওগে গরিব মালদার বাদশাহ ওয়জির রাইয়াত জো ভি হ্যায় মর্দ ঔরতেন, ইন সব কে জুবানো পর এক হি বাত হ্যায়, প্রবলেম বহুত হ্যায়, পরেশানিয়াঁ বহুত হ্যায়, টেনশন বহুত জ্যাদা হ্যায়, কিসি কো ভি রাহাত নাহি হ্যায়, সব মে দর্দ তকলিফ ও মুসিবতো কে শিকার হ্যায়। ইসকে ইসসে নিকলনে কা রাস্তা সিওয়াই ইসকে অর কোই নাহি হ্যায়, কি দুনিয়া কা ইনসান রহম খাও, রহম খাও দুনিয়া কে ইনসানো পর রহম খাও। ইয়ে মুসলমান দুনিয়া মে ইসলিয়ে আয়া থা কি দুনিয়া কে ইনসানো কো ধোকে সে নিকাল কর হকীকত ওয়ালি জিন্দগি কি তরফ লানে কি মেহনত করে। এই বলতেছেন যে ভাই আজকে দুনিয়ার মানুষের হাতে যেই পরিমাণ উন্নতির সামান আছে, এর আগে হয়তো এই পরিমাণ সামান মানুষের হাতে আসে নাই, মানুষের অর্জন হয় নাই। আজকে পুরা দুনিয়ার মধ্যে তিনি বলতেছেন যে মানুষের হাতে উন্নতির যত সামান আছে, যেই পরিমাণ উন্নতির সামান মানুষ হাসিল করছে, অর্জন করছে, এর আগে হয়তো এই পরিমাণ অর্জন করে নাই। কিন্তু বলতেছেন যে ভাই আজকে পুরা দুনিয়াতে যদি দেখা যায় সব জায়গায় মানুষ পেরেশান। বলতেছেন যে আমেরিকাতে মানুষ পেরেশান, অস্ট্রেলিয়াতে মানুষ পেরেশান, বিভিন্ন দেশে মানুষ পেরেশান। বলতেছেন যে বিভিন্ন দেশের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, কি অবস্থায় আপনার জিন্দগি অতিবাহিত হইতেছে, তো প্রত্যেকে এই কথা বলবে বড় প্রবলেম, বড় পেরেশানি, বড় মানে কঠিন অবস্থায় জীবনযাপন করতেছি, পেরেশানির কোনো অন্ত নাই। বলতেছেন যে ভাই এই পেরেশানি কেন, এই পেরেশানি একমাত্র মানুষের জিন্দগির মধ্যে দিন না থাকার কারণে, মানুষ আল্লাহকে না চিনা এবং আল্লাহকে না মানার কারণে। তিনি বলতেছেন যে ভাই আজকে মুসলমানদের পুরা মানব জাতির উপরে রহম খাওয়া দরকার, মুসলমানদের পুরা মানব জাতির উপরে বড় রহম আসা দরকার, যে এই মানব জাতিকে মেরে মোহতারাম খারাপি থেকে দিনের দিকে আনার জন্য এবং পেরেশানি থেকে মানুষকে কামিয়াবি আর সফলতার রাস্তায় আনার জন্য মেরে মোহতারাম মুসলমানদেরকে আল্লাহ জাল্লা শানহু এক জিম্মাদারি দিছেন, মেহনতের এক দায়িত্ব দিছেন। আজকে ওই দায়িত্ব নিয়ে পুরা মানব জাতির উপরে রহম খাই, তাদের উপরে রহম করে, তাদের উপরে মেহনত করে, তাদেরকে দিনের দিকে আনি। মেরে আজিজ মেরে ভাইও, ইস পুরি দুনিয়া কা খালিক ও মালিক এক আল্লাহ হ্যায়, কোন হ্যায়, এক আল্লাহ হ্যায়, ইসনে ইস পুরি কায়নাত কো আপনি কুদরত সে বানায়া হ্যায় অর পয়দা কিয়া হ্যায়, অর ইস পুরি অর পুরি দুনিয়া কি হর চিজ পর উসকা কন্ট্রোল হ্যায়, উসকা কব্জা হ্যায়, वो जो चाहेगा वो दुनिया में होगा, दुनिया के नादान इंसान जो चाहेंगे वो नहीं होगा। ये बोलते संजय भाई आज के पूरे दुनिया मानुष के एक कथार दिखे दावत दी जे अल्लाह जल्ला से पूरे दुनिया के एकमात्र अल्लाह ही सृष्टि करते हैं, এই পুরা দুনিয়ার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই এবং তার হাতেই পুরা দুনিয়ার কন্ট্রোল, পুরা দুনিয়ার সমস্ত জিনিসের কন্ট্রোল একমাত্র আল্লাহ পাকের হাতে, আল্লাহ যা চাইবেন তাই হবে। পুরা দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার নাদান মূর্খ মানুষ যেটা চাইবে কোনোদিন ওটা হবে না, একমাত্র আল্লাহ যা চাইবেন তাই হবে। آج کا انسان تو پوری کوشش کر چکا اور کر رہا ہے, کیا ہو رہا ہے؟ کچھ نہیں ہو رہا سوائے پریشانی بڑھنے کے. بولتے سن آج کے پورا دنیا منشیہ چاہتے سے اور چیٹا کرتے سے چیٹا کر چاہے اور انتھ بولتے سن جو اکلانت چیٹا کر کی ہوئی کچھ ہے نہیں, প্রতিদিন পরেশানি বাড়তেছে, প্রতিদিনে অস্থিরতা বাড়তেছে. ইনকে হাতে হই নেই, যেহেতু তাদের হাতে কিছুই নাই, ইনকে কন্ট্রোল মে নেই এবং তাদের কন্ট্রোলেও নাই. জমিন ও আসমান কা খালিক মালিক এক আল্লাহ হ্যায় আর ইস পুরি কায়নাত কে পুরে নিজাম পর কন্ট্রোল এক আল্লাহ কা হ্যায়. জমিন এবং আসমানের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই এবং পুরা দুনিয়ার সমস্ত মখলুকের উপরে কন্ট্রোল একমাত্র আল্লাহ পাকেরই কন্ট্রোল চলতে. আল্লাহ তাআলা শানু কালাম পাক তো ফরমা রে আপনি কিবরিয়াই কে সাথ আলা লাউল খালক ওয়াল আমর. আরে কান খোকে শুন লো এ দুনিয়া কে ইনসানো, শুন লো ইস বাত কো কি ইস পুরি কায়নাত কা মালিক এক আল্লাহ হ্যায়, উসি নে ইসকো পয়দা কিয়া হ্যায় আর উসি কা আমর চলেগা, উসি কা হুকম চলেগা আর কিসি কা নহীন চলেগা. বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে সম্বোধন করি খুব হুঁশিয়ারির সাথে, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, জানি রাখো শুনি রাখো, তোমরা কান খুলে শোনো, তোমরা ভালোভাবে শুনে নাও, এই পুরা দুনিয়ার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই এবং তার আমরই তার হুকুমেই পুরা দুনিয়ার মধ্যে সমস্ত মখলুকের মধ্যে চলতেছে, আর কাহারও কোনো কথা এবং কাহারও কোনো কোন কন্ট্রোল এই পুরা পুরা মানব পুরা মখলুকের মধ্যে চলতেছে না. আল্লাহ তাআলা শাহরুনে আপনি কালামে পাক মে আপনা জাবতা বাতায়া হে আর আপনা উস আপনা আপনা কানুন বাতায়া হে কিয়া বাতায়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা. জো বি হামারি ইতাআত সে এরাজ করেগা আর হামারে হুকম কো তোড়েগা আর হামারি জমিন পর হামারা বাগি বনকার জিন্দেগি গুজারেগা হাম উসকি জিন্দেগি কো তং কর দেঙ্গে. বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু নিজের জাবেতা এবং নিয়ম, যেই নিয়মে বলতেছেন যে যেই নিয়ম চলবে, বলতেছেন যে ওই নিয়ম কোরআনে পাকের মধ্যে আল্লাহ জানাই দিচ্ছেন পুরা মানব জাতিকে. জানি রাখো যে সমস্ত মানুষ আল্লাহ জাল্লা শানহুর ইতাআত থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করবে না, আল্লাহ পাকের নাফরমানির সাথে মন মতো জীবনের সাথে জীবনযাপন করবে এবং আল্লাহর নাফরমানির সাথে জীবনযাপন করবে, আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার মধ্যেই তার জিন্দগিকে বড় সংকীর্ণ করে দেবে. আল্লাহ তাআলা শানহু যে আপনি কোরআনে পাক মে ইস বাত কো ফরমা রহে হ্যায়, হ্যাঁ মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফলানুহিয়ান্নহু হায়াতান তাইয়িবা. জো বি ঈমান ওয়ালা আপনি জিন্দগি মে ঈমান আর আমাল সালিহা কো ইখতিয়ার করেঙ্গে, আল্লাহ তাআলা উনকি জিন্দগি কো খুশহাল বানা দেগা. কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু দ্বিতীয় নিয়ম বর্ণনা করছেন, বয়ান করছেন আল্লাহ পাকের নিয়ম এবং জাবেতা, যেই সমস্ত মানুষই চায় সে পুরুষ হোক মহিলা হোক সে ঈমানকে হাসিল করবে এবং জিন্দগি আল্লাহ পাকের হুকুমের উপর উঠাইবে, আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করবে, আল্লাহ জাল্লা শানহু তাকে শান্তিময় জিন্দগি এবং খুশহালি জিন্দগি দান করবে. মেরে আজিজ ও মেরে ভাইও আল্লাহ তাআলা ফরমা রহে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমানো সে জমিন কে নিজাম কো চালাতা হ্যায় ও ওয়াহাঁ সে চলতা ইয়াহাঁ সে নহীন চলতা, উপর জো ফয়সলা ও নিচে আয়েগা, নিচে কে ফয়সলো কো জব তক উপর ওয়ালা তয় নহীন করেগা নহীন হোগা. বুঝতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু তার কুদরত কে খুবই খুবই বর্ণনা করছেন, জমিনের মধ্যে যা হইতেছে আসমান থেকে আল্লাহ পাকের হুকুমেই হইতেছে এবং আল্লাহ পাকের হুকুমেই পুরা জমিনের মধ্যে সমস্ত কিছু চলতেছে, জমিনওয়ালা যা চিন্তা করতেছে যা প্রোগ্রাম করতেছে এইগুলি কোনোটাই বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফয়সালা না হবে. ইসলাম ভাই মেরে আজিজ ও সমঝদারি কি বাত ইয়ে হ্যায় জিস আল্লাহ নে হামে পয়দা কিয়া হ্যায় আর ইস পুরে কায়নাত কে নিজাম কো আল্লাহ নে হামারে লিয়ে বানায়া হ্যায়, উস আল্লাহ নে হামারি রহবরি কে দিয়ে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াস সালাম কো জিনায়ে মবউস ফরমায়া আর উনকে জারিয়ে আপনে বন্দো কি রহবরি কি হ্যায় কি দেখো তুম এক আল্লাহ কে বন্দে হো, আল্লাহ কি মান কর চলো আর উসকি ইতাআত পর জিন্দেগি গুজারো, খুদা কে আহকাম কো পুরা করে করোগে ও খুশ হোকর তোমারি আখিরত আখিরত কি জিন্দেগি আবাদি বানা দেগা আর দুনিয়া কি ওয়াক্তি জিন্দেগি ভি তোমারি বান জায়েগি, আগর আল্লাহ কো নারাজ করোগে اور خدا کی زمین پر خدا کے نافرمان اور باقی بند زندگی گزارو گے اللہ تعالیٰ تمہاری آخرت کی ابدی زندگی بھی برباد کر دے گا اور دنیا کی زندگی میں خدا تمہیں ہلاک کرے گا۔ اللہ جل شانہ مہربانی کرے মানব জাতির জন্য নবীদেরকে পাঠাইছেন, আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালাম আসি মানব জাতিকে এই কথা বলছেন, এই কথার দিকে ডাকছেন যে হে মানব জাতি, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহকে স্বীকার করো। তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমাদের সমস্ত জরুরতকে আল্লাহ পুরা করতেছেন, ওই আল্লাহ পাকে আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করো, তার ইতাআত করো এবং তার যে বিধান আছে ওই বিধান মতো জীবন যাপন করো। তো আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা তোমাদের আবাদী জিন্দগি, যেই জিন্দগির শুরু হবে শেষ হবে না, ওই আখেরাতের জিন্দগিও বানাই দিবেন এবং দুনিয়ার ওয়াক্তি জিন্দগি, ক্ষণিক জিন্দগি, ওই জিন্দগিও বানাই দিবেন। আর যদি মন মতো চলে আল্লাহকে আল্লাহকে আল্লাহ থেকে দূরে সরে যাও এবং আল্লাহ পাকের দিন থেকে দূরে সরে যাও, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে যাও, মন মতো জীবন যাপন করো, তো আল্লাহ জাল্লা শানহু তোমাদের আখেরাত নষ্ট করে দেবেন এবং তোমার দুনিয়া তোমাদের তোমাদের দুনিয়াকেও আল্লাহ নষ্ট করে দেবেন, হালাকার ধ্বংস করে দেবেন, তোমরা কিছুই করতে পারবে না। মেরে আজিজ মেরে ভাইও, আল্লাহ নে দুনিয়া কা নিজাম কুছ এসা চালায়া হ্যায়, আগর আদমি আপনি দিমাগ ওর আকল সে জরা ইস্তেমাল করে সোচে তো উসকি সমঝ মে বহুত আসানি সে আ সকতা হ্যায়। দুনিয়া কা নিজাম খুদা নে হুকুমত তো ক্যা জবাব চালায়া হ্যায়, কিসি কো ইয়ে টুকড়া দিয়া হ্যায়, কিসি কো ইয়ে টুকড়া দিয়া হ্যায়, কিসি কো ইয়ে টুকড়া দিয়া হ্যায়, ওর হর এক এক টুকড়া দেকর হুকুমত উসকো দে রাখি হ্যায়, ওর আপনে বন্ধু কি ইবরত কে লিয়ে তমাম বাতে খুদা নে রাখি হ্যায়। আপ মুঝে বতাইয়ে কি আপ বাংলাদেশ মে রহতে হ্যায়, বাংলাদেশ কি হুকুমত খুদা নে কুছ লোগো কে হাতে দি হ্যায়, وہ تو ہر ایک امتحان کے لیے ہے, حکومت والوں کا امتحان حکومت میں ہے, مال والوں کا امتحان مال میں ہے, اور میرے دوستوں غریبوں کا امتحان غربت میں ہے, یہ تو اللہ نے امتحان کے لیے دی ہے, لیکن پھر بھی یہ میرے دوستوں حکومت والوں یہ ایک میرے دوستوں ان کا ایک قانون ہوتا ہے جس قانون کے ماتحت وہ اپنی رعایا کو چلنے کا حکم دیتے ہیں, اگر میرے دوست بنگلہ دیش میں ایک آدمی جو میرے دوست سب سے بڑا مالدار ہے اور سب سے زیادہ مال اس کے پاس اور دنیا ہے, وہ آدمی اگر حکومت کے قانون کی خلاف ورزی کر کے حکومت کے لسٹ میں بلیک لسٹ میں آ جائے, آپ سے یہ سوال کرتا ہوں کیا وہ بنگلہ دیش میں چین سکون سے رہ سکتا ہے؟ پوچھو ভাই বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার নিজামকে এমন ভাবে চালাইতেছেন, মানুষ যদি একটু চিন্তা করে তো আল্লাহ জাল্লা শানহুর নিজামকে বুঝতে পারে। বলতেছেন যে দুনিয়ার নিজাম কিভাবে আল্লাহ চালাইতেছেন, পুরো দুনিয়ার মধ্যে বিভিন্ন দেশ হিসাবে আল্লাহ একটা নির্দিষ্ট করে দিছেন, এক দেশকে একজনকে দিয়া দিছেন, এক দেশের হুকুমত একজনকে দেওয়া হয়েছে, এক দেশের হুকুমত একজনকে দেওয়া হয়েছে এবং এই হুকুমতকে আল্লাহ জাল্লা শানহু পরীক্ষার জন্য দিছেন, মালকে মাল ধন সম্পদ মালওয়ালাকে পরীক্ষার জন্য দিতেন, গরিবকে গর্বতের মধ্যে তাকে পরীক্ষা করতেছেন, বলতেছেন যে এটা তো আছেই, সাথে সাথে প্রত্যেক হুকুমতের মধ্যে তাদের একটা নিয়ম আর বিধান আছে, ওই বিধান মতো তারা পুরা রেয়াকে পুরা প্রজাকে চালাইতে চায়, তাদের যে বিধান আর নিয়ম আছে ওই নিয়ম মতো সবাই চলতে হয়। কোনো ব্যক্তি যদি সবচেয়ে বড় ধনী অনেক ধন সম্পদের মালিক কিন্তু যদি নাকি সে রাষ্ট্রের নিয়মের খেলাফ করে বৃষ্টির মধ্যে সে আসে যায়, তো বলতেছেন যে ভাই ওই রাষ্ট্রের মধ্যে সে চায়নার সুকুনের সাথে শান্তির সাথে থাকতে পারবে? বলো থাকতে পারবে নাই? হালাকে আল্লাহ নে ইনকো মালিক বানায়া হ্যায়, ইন তমাম হুকুমত ওয়ালোঁ কো আপনি আপনি হুকুমত পর উসনে বিঠায়া হ্যায়, আল্লাহ তাআলা কোরআনে পাক মে ইসকা এলান কর রাহা হ্যায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير۔ اس پوری کائنات کا مالک ایک اللہ ہے اور اس نے دے رکھا ہے ہر ایک کو, حکومتیں اللہ نے دے رکھی ہیں مالک بنا, اسی لیے آپ دیکھیے کہ کبھی یہ آتا ہے کبھی وہ آتا ہے, اللہ جس کو لاتا ہے وہ آتا ہے, آدمی اپنی طاقت قوت کی بنیاد پر نہیں آیا کرتا, اللہ تعالیٰ میرے دوستوں جس کو چاہے اس پہ بٹھا دے, جس کو چاہے اس پہ اٹھا دے, عزت جس کو چاہے دے دے, جس کو چاہے ذلت دے دے۔ تو میرے بھائی میرے عزیزوں جب ایک حکومت میں جو عارضی حکومت کسی حاکم کو دی ہے اس کے حکم کی خلاف ورزی کرنے پر اس حکومت کو وہ چین سے نہیں رہ سکتا, تو زمین و آسمان کا حقیقی مالک تو اللہ ہے, ایک اللہ وحدہ لا شریک لہ اس دنیا کا مالک ہے. اس حقیقی مالک کے حکموں کی خلاف ورزی کر کے اس کی دھرتی پر انسان چین سے رہ سکتا؟ تو بولتے ہیں جی بھائی دنیا نیومر مدھے مانس کے اللہ ببھن دیشر مالک بنائی سن এবং হুকুমত দিছেন, বলতেছেন যে ওই হুকুমতের বিরোধী ওই হুকুমতের ভিতরে থাকি যদি নাকি হুকুমতের কানুনের খেলাফ করি সে চাইনার সুকুনের সাথে থাকতে না পারে. বলতেছেন যে ভাই এই হুকুম হুকুমত আল্লাহ তো মানুষকে দিছেন এবং মানুষকে আল্লাহ দেন, আল্লাহ যাকে দেন সেই পাইতে পারে, আল্লাহ যার থেকে ছিনাই নেন সে কোনোদিন থাকতে পারে না. বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু পরিষ্কার বলে দিছেন আল্লাহ যাকে চাইবেন বাদশাহী দিবেন, যার থেকে চাইবেন বাদশাহী ছিনাই নেবেন, যাকে চাইবেন আল্লাহ ইজ্জত দিবেন, যাকে চাইবেন আল্লাহ জলিল করবেন, জলিল করা এটাও আল্লাহ পাকের হাতে. বলতেছেন যে ইজ্জত দেওয়া এটাও আল্লাহ পাকের হাতে, হুকুমতের মালিক বানানো এটাও আল্লাহ পাকের হাতে, হুকুমত ছিনাই নেওয়া এটাও আল্লাহ পাকের হাতে. কোন মানুষ নিজের শক্তিতে না আসতে পারে না যাইতে পারে. বলতেছেন যে ভাই এই সাময়িক কাহার হাতে যে হুকুমত দেওয়া হয়েছে তার কানুনের খেলাফ করার কারণে যদি নাকি তার বাদশাহীর মধ্যে মানুষ চাইনার সুকুনের সাথে থাকতে না পারে, যে আল্লাহ এই জমিন আর আসমানকে সৃষ্টি করছেন, সমস্ত মানব জাতিকে সৃষ্টি করছেন, সমস্ত মাখলুককে সৃষ্টি করছেন, ওই আল্লাহ পাকের হুকুমের খেলাফ করে, ওই আল্লাহ পাকের বিধানের খেলাফ করে, ওই আল্লাহ পাকের দিনের খেলাফ করে কোন মানুষ এই জমিনের মধ্যে কিভাবে চায়নার সুকুনের সাথে থাকতে পারে? নাই পুছো যে থাকতে পারবে নাই এই তকলিফ ও দাওয়াতি মেহনত সে কে কাহা যা রা সবকো কাহা যা রা মুল্ক ওয়ালো কো মাল ওয়ালো কো গরিবো কো মর্দো কো ঔরতো কো কে আল্লাহ কে লিয়ে अगर अपनी जिंदगी बनाना चाहते हो तो इस बात की मेहनत करो कि इस धरती पर रहने वाला इंसान उसके खालिक और मालिक का फरमा बरदार उसके अहकाम का फरमा बरदार बनकर जिंदगी गुजारने वाला बन जाए, तमाम मसाइल सॉल्व हो जाएंगे. तो बोलते संजय भाई आज के दावत तबलीगर मेहनत द्वारा समस्त मानुष के कथाई बड़ा होते थे, सब सब धरण मानुष के कथा बड़ा होते थे, जो सब धरण मानुष যাতে এই কথার উপরে আসে যে সে তার সৃষ্টিকর্তাকে আল্লাহ জাল্লা শানহুকে চিনে এবং আল্লাহ পাকের কুদরতার ক্ষমতাকে চিনে এবং আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করে, দিন মতো জীবনযাপন করে, এই সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা ওই আল্লাহ পাকের হুকুমের বিধানের মধ্যে চলে আসে এবং জিন্দগি আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করে, তো আল্লাহ জাল্লা শানহু সমস্ত সমস্যার সমাধান করে দিবেন. তিনি বলতেছেন যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি মানুষ এই দিনের উপরে আসে. বলতেছেন যে ভাই দাওয়াত তবলীগের মেহনতের দ্বারা পুরা মানব জাতিকে এই কথাই বলা হয়েছে. আপনি দোস্ত দুনিয়া কার ইনসান আল্লাহ কে আকাম ওয়ালি জিন্দগি পর আয় আর হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি তরিকা জিন্দগি গুজারনে ওয়ালা বনে উসকে লিয়ে কিয়া হ্যায় উসকে লিয়ে নবী ওয়ালি মেহনত হ্যায়, জিস তরিকে সে আল্লাহ কে নবী নে ইনসানোঁ পর মেহনত কি তরতিব বনাই হ্যায় उसी तरतीब पर इंसानों पर मेहनत जब हम करेंगे तो उस तरतीब पर इंसानों में खुदा के अहकाम पर चलने की ताकत और कुव्वत पैदा होगी और अल्लाह के हुक्म की अजमत आएगी, जिसकी बुनियाद पर मेरे दोस्तों बादशाह बादशाहत में, वजीर वजारत में, और मेरे दोस्तों मुल्क मुल्क में, मुल्क वाला मुल्क में, गरीब गुरबत में, मालदार मालदारी में, और औरतें अपनी जिंदगी में अल्लाह के हुक्मों पर जिंदगी गुजारने वाले बन जाएंगे, और जब अल्लाह के हुक्मों पर जिंदगी गुजारने वाले बन जाएंगे आसमान से इंसानों की ये दोस्तों मुसीबतों को राहत से बदलने के फैसले आ जाएंगे, और दुनिया में से ये लड़ाइयां, ये जंगें, ये जानवर पड़े की जिंदगियां ये खत्म हो जाएंगी मेरे दोस्तों, और दुनिया में अमन अमान सुकून और चैन की जिंदगियां कायम हो जाएंगी, वक्त पर बारिशें बरसेंगी और अल्लाह जमीनों और आसमानों से बरकतों के दरवाजे खोल देगा, और उस दीन की जिंदगी में आने पर آپس کی لڑائیاں آپس کی میدس دشمنیاں ختم کر کے اللہ زندگیوں میں الفت اور محبت کو ڈال کر اس دنیا کی زندگی کو امن امان کا گہوارہ بنائے گا. اور یہ انسان اللہ کے حکم والی زندگی گزارتے ہوئے دنیا سے جب جائے گا تو آخرت کی ابدی زندگی میں اللہ ہمیشہ اس کو کامیاب کر دے گا. بولتے بھائی اور دینی روپر آخر جن যে মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে করছেন, মানব জাতির উপরে করছেন, বলতেছেন যে যখন নাকি আমরা ওই মেহনতকে ওইভাবে করা শুরু করে দেব, বলতেছেন যে তো মানুষের মধ্যে দিনের এক যোগ্যতা আসবে, দিনের উপরে চলার যোগ্যতা আসবে, দিনের উপরে চলার শক্তি আসবে, দিনের দিকে মানুষের মন ধাবিত হবে. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষের উপরে মেহনত করছেন, পুরা মানব জাতিকে যেভাবে দিনের দিকে ডাকছেন, মানুষের উপরে যেই তরিকা মেহনত করছেন, যখন নাকি আমরা ওই তরিকাকে অবলম্বন করব, ওই মেহনতকে আপনায় নিব এবং ওই মেহনতের উপরে আমরা উঠব, তো আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন যে মানুষের মধ্যে যোগ্যতা যে আছে ওই যোগ্যতা ফুটবে এবং মানুষ দিনের দিকে আসবে, মানুষের মানুষ আল্লাহ পাকের হুকুমের দিকে আসবে, মানুষ আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচবে, তো আল্লাহ জাল্লা শানুহু খুশি হয়ে বলতেছেন যে এই জমিনের অবস্থাকে পরিবর্তন করে দিবেন এবং আসমান থেকে যে মুসিবত আসার ওই মুসিবতকে দূর করে দেবেন, বলতেছেন যে অবস্থাকে পরিবর্তন করে দেবে, রাহাত আর আরামের ফয়সালা করবেন, বলতেছেন যে সময় মতো বৃষ্টি বর্ষণ হবে, মানুষের দিনের মধ্যে চায়নার সুকুন আসবে, প্রত্যেকটা মানুষ যখন নিজের অবস্থায় থাকে, হুকুমতওয়ালা হুকুমের মধ্যে হুকুমতের মধ্যে থাকে, মাল দৌলতওয়ালা মাল দৌলতের মধ্যে থাকে, জমিনওয়ালা জমিনের মধ্যে থাকে, যখন আল্লাহর হুকুমকে পুরা করবে, নবীর তরিকা মতো জীবনযাপন করবে, দিনের উপরে চলবে, মেহনতের দ্বারা মানুষের মধ্যে যোগ্যতা আসবে এবং মানুষ দিনের দিকে ধাবিত হবে, দিন মতো জীবনযাপন করবে, তো আল্লাহ দুনিয়ার সমস্ত অবস্থাকে পরিবর্তন করে দেবেন, মুসিবতগুলিকে দূর করে দেবেন, দুনিয়ার খারাপ অবস্থাকে ভালো অবস্থার দ্বারা পরিবর্তন করে দেবেন. বলতেছেন যে আসমান থেকে ভালো অবস্থার ফয়সালা আসবে এবং জমিনের মধ্যে এক শান্তি আর সুকুন আর বলতেছেন যে এক শান্তিময় জিন্দগির ফয়সালা হবে এবং মানুষের মধ্যে শান্তিময় জিন্দগি আসবে, প্রত্যেকে নিজ অবস্থায় শান্তির সাথে জীবনযাপন করতে পারবে. বলতেছেন যে ভাই আজকে দুনিয়ার মধ্যে যে অশান্তি চলতেছে, যেই পরেশানি চলতেছে, যেই একে অপরের সাথে মারামারি হানাহানি চলতেছে, একমাত্র দিন না থাকার কারণে হইতেছে, একমাত্র বেদিনীর কারণে হইতেছে, একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেই মেহনতের উপর উঠাইছিলেন ওই মেহনত হাতছাড়া হয়ে যাওয়ার কারণে, বেদিনী দুনিয়ার মধ্যে আসার কারণে আজকে দুনিয়ার মধ্যে অশান্তি বিরাজ করতেছে, পেরেশানি বিরাজ করতেছে, মেরে মোহতারাম মারামারি এবং হানাহানি দুনিয়ার মধ্যে চলতেছে. বলতেছেন যে ভাই আবার যখন নাকি উম্মত ওই মেহনতের উপরে আসবে, যেই মেহনত নবী শুরু করছিলেন, যেই মেহনতের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আসছে, ওই মেহনত আবার দুনিয়ার মধ্যে শুরু হবে, তো আল্লাহ দুনিয়ার অবস্থা পরিবর্তন করে দেবে. একটু বসাই দি ভাই, আশেপাশে দিনকে চাকরি উঠালো, ব্যাঠো আল্লাহ কি বাত তো শুনো, আল্লাহ দিল মে ডালে গা তোমারা কাম বন জায়গা, ব্যাঠ যাও বিঠা দো, আপনি জমাতো কো উঠা উঠা কে লেকে যাতে খানে কে লিয়ে ভাই একটু ভাই ওনাদেরকে ভুল যাই, জিম্মেদার তো ইসলিয়ে তাকে সাহায্য কো জমায়, সাহায্য কো কুরবানি পে আবাদা করে, নই একে ইন্তিসার পে রায়। বলতেছেন যে ভাই কোরআন সাথী রাজারা আমরা জিম্মাদার সাথী, ওনারা তো ভাইদেরকে বুঝাই সামজাই মুজাহাদার উপরে একটু উঠাই, একটু কষ্ট হবে, এরপরে তো খানা খাবই, সময় তো পাবই, বলতেছেন যে এখন তো আমরা কেউ না উঠে সবার কি আপনি শরীরে অসবর করলো, এত লম্বা সময় সবর করছে আর একটু সবর করে নি, আমলটা পুরা করে নি, মুজাহাদের উপরে একটু উঠি, তো আল্লাহ আমাদের দুনিয়াও বানাই দিবেন আখেরাতও বানাই দিবেন, তিনি এই কথাটাই তো বুঝিয়ে দিচ্ছেন ভাই, মুজাহাদের উপরে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন, এজন্য একটু কষ্ট করি ভাই, সব ভাই একটু বসে পড়ি ভাই, আশেপাশের ভাইয়েরা কোরআন সাথীরা যারা আমরা জিম্মাদার সাথী, মেহরবানি করে মহাব্বতের সাথে খুশামত করে সব ভাইকে বসাই দি। ইসলে মেরে ভাই মেরা জি তো আপ হজরাত সে আমারই গুজারিশ হ্যায়, আপ হজরাত ইজতেমাত মে ভি আতে হ্যায়, আল্লাহ নে ইজতেমা মে বুলায়া ইসিলিয়ে, আপকো তৌফিক ভি ইসিলিয়ে দি আল্লাহ নে, ইয়া আল্লাহ নে পৌঁছায়া হ্যায়, আল্লাহ হামে দেনা চাহতা হ্যায়, আল্লাহ হামারি পরেশানিয়ো কো দূর করনা চাহতা হ্যায়, ওর আল্লাহ তালা ইস উম্মত কো জিল্লত সে নিকালনা চাহতা হ্যায়, ইসে ইজ্জত কি জিন্দগি দেনা চাহতা হ্যায়, لیکن میرے دوستو اللہ کی عزت لینے کا راستہ اللہ کے نبی والا راستہ محنت ہے, اس محنت کو زندگی میں داخل کرنا ہوگا, بغیر محنت کے ہدایت نہیں ملے گی. شرط ہدایت کے لیے محنت ہے. والذین جاہدوا فینا لنہدینہم سبلنا, جو ہماری راہ میں محنت اور مجاہدہ کریں گے ہم انہیں ضرور بالضرور ہدایت دیتے رہیں گے. میرے بھائیوں, ایمان بنانے سے بنتا ہے, ایمان بنانے کی محنت ہے. ہماری آنکھیں دنیا کو دیکھ رہی ہیں, اس سے کوئی محنت کی ضرورت نہیں ہے. دنیا سے نفع نقصان کہیں سے نظر آ رہا ہے, اسی پر آگے چل رہا ہے. حالانکہ حقیقت میں نفع نقصان کا مالک ایک اللہ ہے, وہ نظر نہیں آتا. اس کے یقین کو اتارنے کے لیے محنت کرنی پڑے گی, ایمان کی محنت, دعوت کی عظیم محنت, جس کے لیے زبان کا بول ہمیں ایمانی بول بنانا ہوگا. اللہ کرتا ہے, اپنی قدرت سے کرتا ہے. زندگی بنانے والا ایک اللہ ہے, اور زندگی بنانے کا ضابطہ خداوندی اعمال محمد صلی اللہ علیہ وسلم ہے. جتنا ہماری زندگی میں یہ چیز اپنائیں گے ہماری زندگی خدا بنائے گا. اس یقین کو بنانے سے, جب یہ یقین دعوت کے ذریعے دل میں اترے گا اور اللہ سے ہونے کا یقین دل میں آئے گا اور اللہ کے حکموں پر زندگی گزارنے میں زندگی بننے کا یقین دل میں آئے گا, اب انسان دین پر چلنے والا بنے گا. بغیر یقین کے آدمی کا قدم نہیں چلتا کسی چیز کی طرف. دنیا میں بھی یہی حال ہے انسان کا, جس چیز کا یقین نہیں ہوگا چاہے آپ کچھ بھی کہو وہ قدم نہیں اٹھائے گا. ایک آدمی کو یہ بات یقینی معلوم ہے کہ یہ راستہ یہاں سے چاٹ گاؤں نہیں جاتا, اسے پتا یقین بات ہے. اور ایک آدمی کہ نہیں بھائی یہی جا رہا ہے, وہ کبھی نہیں جائے گا. یہاں تک کہ دوسرا آدمی سے پوچھے گا کہ بھائی کیا چاٹ گاؤں کا راستہ بدل گیا ہے, یہی راستہ ہے چاٹ گاؤں کا؟ تو ہمارے یقین میں تو اس نے کہا ہاں بھائی اب یہ راستہ نہیں جاتا, ایک دوسرا راستہ بنایا ہے, وہاں سے جانا پڑے گا چاٹ گاؤں آپ کو. ایک کو پوچھے گا, دو کو پوچھے گا, یہاں تک کہ دل میں اطمینان ہو جائے گا کہ ہاں بھائی یہ راستے سے مجھے جانا چاہیے. اب اس کا قدم اٹھے گا اس راستے کی طرف, ورنہ قدم اٹھائے گا ہی نہیں. یقین اتنی بڑی چیز ہے, یقین کا بننا یہ سب سے پہلی بنیادی بات ہے. اللہ سے ہونے کا یقین جب دل کی گہرائی میں اتر جاتا ہے پھر آدمی کا قدم اللہ کی طرف بے تو چلتا ہے اور خدا کی اطاعت کی طرف آتا ہے, نماز کی طرف آتا ہے. آدمی اللہ کی منع کردہ چیزوں سے رکنا شروع کر دیتا ہے, اور جب اس کی زندگی احکام الہی پر آنا شروع ہو جاتی ہے اللہ کی مددیں آنا شروع ہو جاتی ہیں. তো বলতেছেন যে ভাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ইজতেমার মধ্যে আনছেন এবং আল্লাহ পাকা আমাদেরকে দিতে চাইতেছেন এবং এই জন্যই তো আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা আসতে পারছি. বলতেছেন যে ভাই আল্লাহ পাকের দেওয়ার জাবেতা হয়েছে, মানুষ যখন নাকি মুজাহাদার রাস্তায় উঠে, মানুষ যখন নাকি আল্লাহ পাকের দিকে মানুষ ইমান হাসিল করার জন্য, দিনের উপরে চলার জন্য যখন মেহনত করে, মুজাহাদা করে, কোরবানি করে, বলতেছেন যে ওই মেহনতের উপরে উঠে তো আল্লাহ জাল্লা শানহু খুশি হয়ে তার জিন্দগিকে বানায় দেন. বলতেছেন যে তার দুনিয়ার জরুরত পুরা করে দেন, আখেরাতের জরুরত পুরা করে দেন. এই জন্য বলতেছেন যে ভাই আসছি তো আমরা ইজতেমায়, এই জন্য ওই মেহনতকে আমরা আপনাইবার জন্য চেষ্টা করি, যে মেহনতের দ্বারা আল্লাহ আমাদের দুনিয়াও বানাই দিবেন, আখেরাতও বানাই দিবেন, যে মেহনতের দ্বারা আল্লাহ আমাদের ইমানকে বানাই দিবেন, যে মেহনতের দ্বারা আল্লাহ আমাদেরকে দিনের উপরে চলার জন্য যোগ্যতা এবং দিনের উপরে চলার জন্য তৌফিক দিবেন এবং দিনের উপরে চলতে পারবো. তিনি বলতেছেন যে ভাই ওই মেহনতকে করার আমরা নিয়ত করি এবং ওই মেহনতের উপরে উঠি. কোরআনে পাকের মধ্যে আল্লাহ হেদায়েতের জন্য মেহনতকে, মুজাহাদার কোরবানিকে শর্ত করার দিতেন, শর্ত করছেন. যেই ব্যক্তি বলতেছেন যেই ব্যক্তি মুজাহাদার কোরবানির সাথে মেহনত করতে থাকবে আল্লাহ নিশ্চয়ই তাকে হেদায়েত দিবেন. তিনি বলতেছেন যে ভাই এই জন্য আমরা ওই মেহনতকে আপনাইবার জন্য, ওই মেহনতকে করার জন্য, যে মেহনত হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপরে করছেন. বলতেছেন যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইমানের দিকে ডাকছেন. ইমান যখন নাকি দিলের অন্তরের অন্তঃস্থলে বসে যাবে তখন ওই মানুষ দিনের উপরে চলার জন্য যোগ্যতা আসবে, দিনের উপরে চলতে পারবে. ইমান সর্বপ্রথম মানুষের দিকে আসতে হয়, এজন্য ইমানের মেহনত, ইমানের দাওয়াত দেওয়া, ইমানের কথা বলা, জুবানকে ইমানের দাওয়াতের মধ্যে ব্যবহার করা, আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমার খালেকার মালিক একমাত্র আল্লাহ, তিনি হুকুমে দুনিয়ার সবকিছু হইতেছে, আমার সুবিধা অসুবিধা একমাত্র আল্লাহর হুকুমে হইতেছে, দুনিয়ার মধ্যে ইজ্জত আল্লাহর হুকুমে হয়, দুনিয়ার মধ্যে জরি অপমান অপদস্থ এইটা একমাত্র আল্লাহর হুকুমে হয়, সমস্ত ভালাই আল্লাহ পাকের হাতে, সমস্ত খারাপই একমাত্র আল্লাহ পাকের হাতে। বলতেছেন যে যত বেশি ইমানের দাওয়াত দিব, ইমানের আলোচনা করব, ইমানের কথা বলবো, তো আল্লাহ আমাদের দিলের মধ্যে ইমানকে বসাই দিবেন, আল্লাহ পাকের জাতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসবে। যখন আমাদের দিলের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন বসবে এবং আল্লাহ পাকের হুকুমের উপরে চলার মধ্যে কামিয়াবি আর সফলতার ইয়াকিন বসবে, তো বলতেছেন যে তখন আল্লাহর হুকুম মতো চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের মধ্যে কোন জিনিসের ইয়াকিন পয়দা না হয়, যেন কোন জিনিসের ইয়াকিন না বসে, ততক্ষণ পর্যন্ত সে ওই কাজের মধ্যে আগে বাড়ে না, ওই কাজের মধ্যে তার পাও চলে না, ওই কাজের দিকে সে অগ্রসর হয় না। তিনি বলতেছেন যে মেসাল দিয়ে বলতেছেন, কোন ব্যক্তি চিটাঙ্গের রাস্তা চিনে, এখন অন্য কোন ব্যক্তি যদি নাকি তাকে এই কথা বলে, ভাই চিটাঙ্গের রাস্তা এটা না, চিটাঙ্গের রাস্তা তো এটা, সে কখনো ওই রাস্তায় যাবে না, যেহেতু তার ইয়াকিন এই রাস্তায় চিটা চট্টগ্রামের রাস্তা। তিনি বলতেছেন যে ভাই যতক্ষণ পর্যন্ত তার ইয়াকিন না আসবে এই রাস্তায়ও চিটাঙ্গের রাস্তা যাওয়া যায় বা এটা নতুন রাস্তা হয়েছে, সে একজনকে জিজ্ঞাসা করবে, দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করবে, তৃতীয় জনকে জিজ্ঞাসা করবে, বারবার মানুষকে জিজ্ঞাসা করবে, যতক্ষণ পর্যন্ত তার দিলে এই কথা না বসে যে না চিটাঙ্গের রাস্তায় এটা এখন পরিবর্তন হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার কদম ওইদিকে চলবে না। ঠিক তদ্রূপেই মানুষের দিলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জাতের ইয়াকিন না বসে, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন না বসে এবং আল্লাহ পাকের হুকুমের মধ্যে কামিয়াবি আর সফলতা, দুনিয়ার সমস্ত ভালাই আল্লাহ পাকের হাতে, দুনিয়া এবং আখেরাতের সমস্ত খারাপই আল্লাহ পাকের হাতে, এই কথার ইয়াকিন না বসবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের হুকুমের দিকে অগ্রসর হবে না, নামাজের দিকে অগ্রসর হবে না, দ্বীনের দিকে অগ্রসর হবে না, আল্লাহ জাল্লা শানুহুর আল্লাহ পাকের ওই হুকুমের দিকে অগ্রসর হবে না যেই হুকুম মানার মধ্যে দুনিয়া এবং আখেরাতের সফলতা। এজন্য মেহনত করে সর্বপ্রথম আমাদের ইমানকে মজবুত করতে হবে, আমাদের ইমানকে বানাইতে হবে। যখন আমাদের দিকে ইমান বসবে, তো বলতেছেন যে ভাই মেহনতের দ্বারা ইমান বানাইতে হবে, আর ওই মেহনতের উপরে উঠি যখন ইমান বানাবো, তো দিনের উপরে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মেরে আজিজ ও মেরে ভাইও, আল্লাহ কে আকাম সুবহ সে লেকর শাম তক হামারে পর হর ওয়াক্ত মুতাওয়াজ্জে হোতে হ্যায়। আল্লাহ কে আকাম, জেসে নামাজ আল্লাহ কা হুকম হ্যায়, রোজা আল্লাহ কা হুকম হ্যায়, আর হজ যাকাত আল্লাহ কা হুকম হ্যায়, এসে মে দোস্তো আঁখো পর আল্লাহ কে আকাম হ্যায়, আঁখো সে কেসে দেখনা নাহি দেখনা, চলনা কাহাঁ কাহাঁ নাহি চলনা, হাত সে ক্যা পকড়না ক্যা নাহি পকড়না, ইয়ে তমাম চিজে আকাম খুদা কে আরে 24 ঘন্টে ইনসান কে তো মুতাওয়াজ্জে হোতে হ্যায়। হম এক নামাজ পড়নে কে বাদ সমঝতে হম তো দীনদার হো গয়ে, আব হামারে হালাত কিউ নাহি বনতে, এসি বাত নাহি হ্যায়, ইবাদাত মে ভি খুদা কে আকাম, মামলাত মুআশারাত আখলাক ইয়ে তমাম লাইনে চারো পাঁচো চিজো কে মজমুয়ে কা নাম দীন হ্যায়, ইমানিয়াত ইবাদাত মামলাত মুআশারাত আখলাক ইয়ে চারো লাইনো মে খুদা কে আকাম হ্যায়, ইন আকাম সে হামারি জিন্দগি খালি হ্যায় মেরে ভাইও, ইসলিয়ে হামারে হালাত নাহি বদলতে। আব আজ হম কে রহে হ্যায় কি হাম ওরা আপনি জিন্দগি কে বারে মে ফেসলা করেন, ক্যা হমে আব ঈমান পর মেহনত করকে ঈমানি জিন্দগি পর আনা হ্যায়, আগর হম ইস বাত কা ফেসলা করকে মেহনত পর আপনে আপ কো ডালেঙ্গে, ফির আল্লাহ সে মাঙ্গেঙ্গে, আল্লাহ হমে দেগা। দেখো কিসান খেতি ওয়ালা খেতি খেত পর মেহনত পহলে করতা হ্যায়, মেহনত করকে ফির আল্লাহ সে মাঙ্গতা হ্যায়, আল্লাহ উসে দেতা হ্যায়। কারোবার আদমি কারোবার মে পহলে যাতা হ্যায়, ফির আল্লাহ সে মানতা হ্যায়, আল্লাহ দেতা হ্যায়। এসে তো দিন ঈমান ঈমানি জিন্দগি হম আল্লাহ সে মাঙ্গে কব, পহলে উসকে লিয়ে মেহনত করেন, পহলে উসকে লিয়ে মেহনত করেন, জান মাল কি কুরবানি নবী কে তরীকে পর দেন। কুরআনে পাক নে কিয়ামত তক মুসলমান কো ইস বাত কি তালকিন তরগিব দি হ্যায় কি জেসে আনসার ও মুহাজিরিন নে আল্লাহ কে রাস্তে মে আল্লাহ কে দীন কে লিয়ে মেহনত কি, তুম ভি উনকে পিছে চলো আপনি জান ওর মাল কে সাথ আপনি ঘরো কো ছোড় কর নবী কে নহজ পর মেহনত করোগে, তো আল্লাহ তাআলা শানু তুমে ভি ও ঈমান ওর দীন আতা ফরমায়েগা আর তুমে ভি ও আপনি রাজা কা পরওয়ানা দেগা, জো মুহাজির আনসার কো আল্লাহ নে দিয়া থা। লিহাজা হম আপসে কেহতে হ্যায় آج دین کے بارے میں ہم کیا کہتے ہیں, حضور دعا کر دو, حضور دعا کر دو, بس اتنا کہتے ہیں. محنت نہیں ہے دین لانے کی, محنت نہیں ایمان کی, محنت نہیں, حضور کے پاس دعا کرانے چلے جاتے ہیں. تو میرے دوستو, حضور سے دعا کرانا کب مفید ہوگا؟ پہلے آپ ایمان کی محنت میں اپنے آپ کو ڈالیے, اور ایمان کی محنت میں جان مال کے ساتھ اپنے آپ کو تھکائیے, اور تھکانے کے بعد پھر اللہ کی بارگاہ میں کہیے, اے اللہ ہمیں وہ ایمان دے دے جو تو چاہتا ہے, اے اللہ وہ دین دے دے جو تو چاہتا ہے, ہماری زندگی کو صحیح بنا دے. جب محنت کر کے اللہ سے مانگو گے, اللہ کسی محنت کرنے والے کی محنت کو ضائع نہیں کرتا, بلکہ اس کی محنت کا اس کو بدلہ دیتا ہے. لہذا آپ اللہ سے ہماری گزارش ہے, ہم اپنا بیان ختم کر رہے ہیں, ہم اپنا بیان ختم کر رہے ہیں, لیکن ختم کے معنی یہ نہیں ہے کہ آپ ابھی اٹھیں, آپ بیٹھے رہیں. ایک دس منٹ آپ سے ہم مانگتے ہیں, ابھی سمجھیے 3:10 ہوئی ہے, 3:20 پہ ہم آپ کو چھٹی دے دیں گے, لیکن تمام مجمع جمع رہے, سوچے میرا کیا ہوگا, اس غفلت کی زندگی میں موت آ گئی تو میرا کیا ہوگا, میں آخرت میں کیا ہوگا میرا. آپ یہ سوچے, اپنے بارے میں فکر کرے, اور اپنی ترتیب بنائے اللہ کی راہ میں نکلنے کی. آدمی جب اللہ کی طرف قدم اٹھاتا ہے, اللہ اپنے دو قدم اٹھاتا ہے. آدمی چلتا خدا دو کر لے لیتا ہے. بندے کی طرف سے طلب ہو, آج اللہ کی طرف دیش ہوا کرتی ہے. لہذا آخر تک بیٹھے رہے. آپ کو 2:20 ہم چھوڑ دیں گے, اتنے وقت کے لیے سب کے سب طے کرو تو بیٹھیں گے. بولتے جی بھائی, اکن 3:10 3:20 اپنا در کے چھاڑی دیبے, باقی یہ سمے تا ایک جمی بسار جن سب نیت کرتے پڑی نا بھائی, ایک تو بسی صبر کر بسی کتا گلی شنی, میرے محترم شنوئی تو دلر مدد بسبے اور شنوئی تو کانے ڈھکے. یہ جن بولتے جی بھائی, بولتے جی 24 سکال بکال دن راترے اللہ پاکر حکم مانسر دیکھے پھرتے سے প্রতি সময় আল্লাহ পাকের হুকুম মানুষের দিকে ফিরতেছে. বলতেছেন যে নামাজের হুকুম আসতেছে, বিভিন্ন আল্লাহ পাকের হুকুম সময় সময় আসতেছে. বলতেছেন যে আমাদের চোখ, চোখের উপর আল্লাহর হুকুম আসতেছে, কোন দিকে দেখবো কোন দিকে দেখবো না. হাতের উপর আল্লাহর হুকুম আসতেছে, হাতে কোন জিনিস ধরবো কোন জিনিস ধরবো না. পায়ের উপর আল্লাহর হুকুম আসতেছে, কোন দিকে যাবো কোন দিকে যাবো না. এই জন্য 24 তিনি বলতেছেন যে রাত দিন আল্লাহ পাকের হুকুম মানুষের দিকে ফিরতেছে. বলতেছেন যে মানুষ এই হুকুমের ঘরে চললেই তো কামিয়াব হবে, এই হুকুমের থেকে, বলতেছেন যে নাফরমানি থেকে বাঁচলেই তো কামিয়াব হবে. যেরকম এবাদাত হুকুম আসতেছে মানুষের মধ্যে, এরকম মুআমালাতের লাইনেও আল্লাহ পাকের হুকুম আসতেছে. মুআশারাতের লাইনে ঘরানা জিন্দগি, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি, এর উপরেও আল্লাহ পাকের হুকুম আসতেছে, এর উপরও আল্লাহ পাকের হুকুম আছে. বলতেছেন যে লেনদেনের মধ্যে আল্লাহর হুকুম আছে, মুআশারাতের মধ্যে আল্লাহর হুকুম আছে, আখলাকের মধ্যে আল্লাহ পাকের হুকুম আছে. এই সব হুকুম মানলেই তো আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তিময় জিন্দগি দান করবেন. তিনি বলতেছেন যে ভাই, এই হুকুমের উপরে কখন আমি চলতে পারবো? যখন আমার দিলের মধ্যে ইমান বসবে, যখন আমার দিলের মধ্যে ইমান জাগা নিবে, আমার দিলের মধ্যে ইমান বসবে, মজবুত হবে, তখন হুকুমের উপরে হুকুমের জিন্দগির উপরে চলা আমার জন্য সহজ হবে. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের ইমান বানাইবার মধ্যে কি পরিমাণ অন্তর মেহনত করছেন, ইমান হাসিল করার জন্য কিভাবে ওনারা মেহনত করছেন, জান আর মাল লাগাইছেন. তিনি বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে ইমানের উপরে, ইমানের মেহনতের উপরে কিভাবে উঠাইছেন, এবং ওনারা ইমানের মেহনতের কারণে, ইমান মজবুত হওয়ার উপরে ওনাদের জিন্দগির মধ্যে কিভাবে দিন আসছে, এবং দিনের উপরে কিরকম মজবুত হয়েছেন. বলতেছেন যে ভাই, সর্বপ্রথম তো মেহনত করতে হয়। মানুষ যখন নাকি মেহনত করে, মেহনত করে আল্লাহর নিকটে চায়, তখন আল্লাহ জাল্লা শানহু তাকে দিয়ে দেন, এটা আল্লাহ পাকের নিজাম। বলতেছেন যে মানুষ যখন প্রথম মেহনত করে, এটা মানুষের মেজাজ। সর্বপ্রথম সে জমিনে ধান লাগায়, জমিনের উপরে মেহনত করে, জমিনে ফসল লাগায়, তারপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে ফসল দিয়ে দেন, আয় আল্লাহ আপনি আমাকে ফসল দিয়ে দেন। বলতেছেন যে ভাই, জমিনের উপরে কোনো মেহনত করব না, বাগানের উপরে কোনো মেহনত করব না, খুব আল্লাহর নিকটে চাইব, এটা মানুষও বুঝে যে এরকম কিছুই হবে না, কিছুই হয় না। ঠিক তদ্রূপেই মানুষ শুধু যদি নাকি মানুষের নিকটে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে হেদায়েত দিয়ে দেয়। বলতেছেন যে ভাই, সর্বপ্রথম তো হেদায়েতের মেহনতের উপর উঠতে হবে, সর্বপ্রথম তো হেদায়েতের মেহনত শুরু করতে হবে, সর্বপ্রথম তো ইমানের মেহনত শুরু করতে হবে। যখন নাকি দিনের মধ্যে ইমান আসবে, তো দিনের উপরে চলা তার জন্য সহজ হবে, দীনী জিন্দগি তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিভাবে মেহনত করে ইমানকে বানাইছেন, তো আল্লাহ জাল্লা শানহু দীনের উপরে জাল্লা সহজ করে দিছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের উপরে সন্তুষ্টির ওয়াদা করছেন, বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে পুরা মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, হে মানব জাতি, তোমরা সাহাবা মুহাজির এবং আনসারদের ওই তরিকা অনুযায়ী নিজের জানার মালকে নিয়ে মেহনতের মধ্যে লাগো, তো আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে ওরকম তোমাদের উপরে ওরকম রাজি হয়ে যাবেন যেরকম সাহাবাদের উপরে রাজি হয়ে গেছেন। তিনি বলতেছেন যে ভাই, ওই মেহনতের উপরে উঠি, ওই মেহনতকে করে যখন আল্লাহর নিকটে চাইব, তো আল্লাহ জাল্লা শানহু আমাদের সাহায্য করবেন, আল্লাহ পাকের ওয়াদা। তিনি বলতেছেন যে ভাই, কত ভয়ের কথা, কত চিন্তার বিষয়, এই গাফলতের অবস্থায় যদি আমার মৃত্যু আসে যায় আমার আখেরাতের কি হবে। এই জন্য বলতেছেন যে ভাই, একটু আমরা চিন্তা করি, একটু আমরা নিজেকে নিজে ভাবি যে এই সময় আমাদের করণীয় কি। বলতেছেন যে মেহনতের কথা তো আমাদের সামনে আসছে, আমরা এই মেহনতের জন্য নিজেকে তৈয়ার করি যে ইমানের মেহনত করব, ইমানের মেহনত করে ইমানকে মজবুত করব, সাহাবাওয়ালা মেহনত করব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে মেহনতের উপর উঠাইছেন, উম্মতের ইমান যে মেহনতের দ্বারা বনছে এবং উম্মতের জিন্দগি যে মেহনতের দ্বারা শুধরাইছে, উম্মতের জিন্দগির মধ্যে যে মেহনতের দ্বারা দিন আসছে, ওই মেহনত আমিও করব। বলতেছেন যে ভাই, এই কথার উপরে একটু চিন্তা করি, নিজেকে এর উপরে এই সিদ্ধান্তের উপরে উঠাই। এজন্য বলতেছেন যে আমরা কেউই যাব না, একটু বসি, চিন্তা করি, নিজের সিদ্ধান্তকে নিজেই নিই, তারপরে আমরা উঠি। আর ভাই দোস্ত, আল্লাহকে ওয়াদা পর ইয়াকিন করকে হিম্মত করো, কুছ নহীন হোগা ওই হোগা জো আল্লাহ কো মঞ্জুর হোগা। আর আল্লাহ তাআলা কে রাহা হ্যায়, মেরে দীন কি মদদ করোগে, মেয়ে তুমারি মদদ করুঙ্গা। আল্লাহ কি মদদ ইয়াকিনি হ্যায়, ইধর উধর মত দেখো, ইধর উধর সব মোহতাজ হ্যায়, আল্লাহ গনি হ্যায়, ইনকে হাত মে কুছ নহীন হ্যায়, উসকে হাত মে সব কুছ হ্যায়, উসি কে ওয়াদো পর ইয়াকিন করকে হিম্মত করকে আপনে আপকো পেশ করোগে আর আল্লাহ কি রাহ মে কুরবানি দোগে, খুদা দুনিয়া ওর আখিরাত হামারি বানা দেগা, আর দুনিয়া কে ইনসানো মে খুদা সহি মেহনত।